إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الكلام كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول: من صلى علي صلاة صلى الله عليه بها عشرا. رواه مسلم. যাবতীয় শুকর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে এই খুতবাতুল জুমায় আজকে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, এজন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মহতরম ভাই সকল, আজকে আমরা প্রথম খুতবায় যে বিষয়টা আলোচনা করব সেটি হলো যে ফজলুস সালাত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ার ফজিলত কি, এই বিষয়টি সংক্ষেপে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। এবং দ্বিতীয় খুতবায় আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করব। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু নির্দেশ হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ওপর দরুদ এবং সালাম পেশ করা, যেহেতু মহান রাব্বুল আলামিন তিনিও তার নবীর জন্য, তিনি তার নবীর ওপর রহমত নাজিল করেন, ফেরেশতাগণ নবীর জন্য মাগফিরাত কামনা করেন। অতএব ইমানদার মুসলিম ভাই ও বোনদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এরকম করে নবীর ওপর দরুদ এবং সালাম পেশ করতে বলেছেন, যে এই কথা সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়ে বলছেন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. এই আয়াত আল্লাহ বলছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি অনুগ্রহ করেন, দয়া করেন, রহমত নাজিল করেন। এবং আল্লাহ বলতেছেন যে ইন্নাল্লাহু ওয়া মালাইকাতা, এবং তার ফেরেশতাগণ, এমনকি আল্লাহ রাব্বুল আলামিনও তো নবীর ওপর দয়া ও রহমত নাজিল করেন, যেমন এমনকি তার ফেরেশতাগণ নবীর জন্য আল্লাহর কাছে অনুগ্রহ প্রার্থনা করেন, ক্ষমা প্রার্থনা করেন। অতএব কারণে আল্লাহ বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও সেই নবীর ওপর দরুদ এবং সালাম পেশ করো। সম্মানিত বন্ধুগণ, কীরকম করে বলে যথাযথভাবে তাকে সালাম দাও, নবীর ওপর তোমরা অনুগ্রহ অর্থাৎ নবীর ওপর দরুদ পড়ো এবং তাকে যথাযথভাবে সালাম পেশ করো। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ করলেন। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরিফনা সালাম আলাইক ফকাইফা নুসাল্লি আলাইক, হে আল্লাহ নবী, আমরা তো সালাম দেওয়ার নিয়ম আপনার কাছে শিখেছি, কিভাবে আপনার উপর সালাত পেশ করব। যে হাদিস সহিহ বুখারীতে বর্ণিত রয়েছে, কাআব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে, সাহাবায়ে কিরাম বললেন, হে আল্লাহ নবী, আমরা আপনাকে সালাম দেওয়ার নিয়ম শিখেছি, যেই সালাম আমরা নবীকে দেই যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আমরা তাশাহুদের মধ্যে পড়ি, দরুদ যখন দরুদের পড়ার আগে আত্তাহিয়াত যখন পড়ি সেখানে পড়া হয় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী, কি বললাম? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার প্রতি সালাম, আপনাকে আমি সালাম দিচ্ছি। ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আল্লাহর রহমত এবং বরকত আপনার উপর নাযিল হোক। এরকম করে আমরা নামাজে পড়ি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন যে আমরা এই সালাম দেওয়ার নিয়ম শিখেছি, এমন কি এমনি এসে আমরা আপনাকে সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলি, কিন্তু ফাকাইফা নুসাল্লি আলাইক, আপনার উপর কেমন করে দরুদ পড়ব, কেমন করে সালাত পেশ করব আপনার উপর, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ওই সাহাবায়ে কিরামদেরকে তিনি শিক্ষা দিয়ে বললেন, বলো আল্লাহ কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ তিনি পড়লেন এবং এই দরুদ শিক্ষা দিলেন। সম্মানিত উপস্থিতি, এই দরুদ যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামকে শিক্ষা দিলেন, তিনি কিন্তু বলেননি তোমরা সবাই আমার সঙ্গে সুর ধরে বলো ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব, ইয়া হাবিব সালামু আলাইকা, এরকম করে কিছু গাদ বাদা মানে কিছু কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর শিক্ষা দিলেননি। তিনি বললেন এই দরুদ পড়ো, যেই দরুদকে বলা হয় দরুদ ইব্রাহিম, বা যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের ওপরও দরুদ এবং সালাম পেশ করার কথা রয়েছে, যে সেই ইব্রাহিম আলাইহিস সালাম দরুদ ইব্রাহিম যেটা আমাদের নামাজের মধ্যে পড়তে হয় প্রত্যেক ফরজ নামাজে হোক, সুন্নত নামাজ হোক আর নফল নামাজ হোক, যে কোনো নামাজ হোক না কেন, সালাম ফেরানোর আগে অবশ্যই আপনাকে তাহিয়াতুর পরে তাশাহুদের পরে এই দরুদও পড়তে হবে। সম্মানিত বন্ধুগণ, দরুদ পড়ার পর অন্য দোয়া দরুদ পড়ে আপনি সালাম ফিরাবেন। তো এই হলো এই দরুদ পড়ার নিয়ম এবং পদ্ধতি, কে শিক্ষা দিয়েছেন? স্বয়ং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আর এই দরুদ যখন ইচ্ছা আপনি পড়তে পারবেন, নির্দিষ্ট কোনো সময় নাই। শুধু শুক্রবার দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা বেশি বেশি করে শুক্রবার দিন আমার উপর দরুদ এবং সালাম পেশ করো। সম্মানিত বন্ধুগণ, কেউ যদি আল্লাহর নবীর ওপর একবার দরুদ এবং সালাম পেশ করেন, একবার যদি নবীর ওপর আপনি দরুদ পড়েন, সালাত পেশ করেন, তাহলে তার ফায়দা কী, তার উপকার কী, এ সম্পর্কে একটা হাদিস পড়েছি। আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, তিনি আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, তিনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, প্রিয় নবী বলেছেন যে মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়বে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের 384 নম্বর হাদিসে এই হাদিস বর্ণিত রয়েছে। সম্মানিত বন্ধুগণ, অনুরূপ আর এক হাদিসে এসেছে, আল্লাহ আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الله النبي صلى الله عليه وسلم তিনি আরেকটা হাদিসে বলেছেন যে لا تجعلوا قبري عيدا وصلوا علي فان صلاتكم تبلغني حيث كنتم رواه ابو داود সহি আবু দাউদে। সহি সনদে একটা আরেকটি হাদিস বর্ণিত রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজআলু কবরি ঈদা, তোমরা আমার কবরটাকে, আমার কবরকে মেলায় পরিণত করিও না, উৎসবের জায়গা পরিণত করিও না, ওরসের জায়গায় পরিণত করিও না, বরং ওয়াসাল্লু আলাইয়া, তোমরা আমার ওপর দরুদ পাঠ করতে থাকুম, ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, কেননা তোমরা তোমাদের দরুদ, তোমরা যেখানেই যেখান থেকেই আমার ওপর দরুদ পড়ো না কেন, সেই দরুদ আমার কাছে পৌঁছানো হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এ হাদিস থেকে যেটা প্রমাণিত, যেটা আবু দাউদে এই হাদিস বর্ণিত রয়েছে সহি সনদে, সম্মানিত বন্ধুগণ, এ হাদিস থেকে যেটা প্রমাণিত সেটি হলো এই যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি দরুদ পড়েন না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এটা পৌঁছানো হয়। তিনি সরাসরি শোনেন না, আপনি দরুদ পড়বেন, এই দরুদটি ফেরেশতারা, আল্লাহর কিছু নিযুক্ত ফেরেশতা রয়েছেন, ফেরেশতারা মুহূর্তের মধ্যে নবীর কাছে পৌঁছে দেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কেউ সালাম দিলে তার উপর দরুদ পড়লে এটা পৌঁছানো হয় এবং তিনি সালামেরও জবাব দেন। এটা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এজন্য তার কবরেই যেতে হবে এমন কোনো শর্ত নাই। তবে হ্যাঁ, কেউ যদি মদিনা মুনাওয়ারায় গেছেন, মসজিদে নববী জিয়ারত করতে গেছেন, সেখানে যে যদি আপনার সুযোগ হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে যে তাকে এই সালাম দেবেন, এবং আপনি যদি তার উপর দরুদ পড়েন জায়েজ, অসুবিধা নাই, কিন্তু সেখানে সালাম, এই দরুদ এবং সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে প্রান্ত, যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আপনি তার উপর পেশ করতে পারেন, তাতে কোনো সন্দেহ নাই, এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিযুক্ত ফেরেশতাগণ এই দরুদ এবং সালাম তাকে পৌঁছিয়ে থাকেন। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই দরুদ এবং সালাম পেশ করার জন্য তিনি যেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতি শিক্ষা দিলেন, আসুন সেই পদ্ধতি আমরা চেষ্টা করি, সেই পদ্ধতি আমরা মানে সেই পদ্ধতিতে দরুদ এবং সালাম পড়ার চেষ্টা করি। কিন্তু আমরা যদি সেই পদ্ধতি বাদ দিয়ে অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো সিস্টেম, অন্য কোনো তরিকা, অন্য কোনো আমরা নীতি নিজেদের পক্ষ থেকে নির্ধারণ করে নেই, তাহলে সেটাতে সওয়াব তো দূরের কথা, আপনার সেখানে গুনাহ হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পদ্ধতিতেই আপনাকে আমাকে ইবাদত করতে হবে। যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যেই দরুদ পড়তে বলেছেন, আপনাকে আমাকে সেভাবে সেই দরুদ এবং সালাম পেশ করতে হবে। আল্লাহ নবীর কাছে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর আমরা বেশি বেশি করে দরুদ পড়ব, এবং যে কোনো কাজে, যে কোনো কাজেই, যে কোনো সময় আপনি দরুদ পড়তে পারেন। যে যত দরুদ পড়বেন, যে যত আল্লাহ নবীর ওপর সালাম এবং দরুদ পেশ করবেন, অত রহমত আল্লাহর পক্ষ থেকে আপনার আমার ওপর হতে থাকবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের ওপর তুমি রহমত এবং বরকত নাজিল করো, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া রাসূলিক নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহর নবীর উপর বেশি বেশি করে দরুদ পড়বেন, এবং বিশেষ করে জুমার দিনে আরও বেশি করে দরুদ পড়বেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। আল্লাহর কাছে এই কামনা করেই আমরা প্রথম খুতবা শেষ করলাম। দ্বিতীয় খুতবায় আমরা ইনশাআল্লাহ ঈদ মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরি।